দুই দিন ব্যাপী গোয়ালা স্কুল মাঠে এই ফজিলতময় মোবারকময় তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনে, শেষ দিনের শেষ মুহূর্তে উপস্থিত উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজেদ এবং ওলামাই কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই দুই দিন ব্যাপী গোয়ালা স্কুল মাঠে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে অনেক ওলামায়ে কেরামের নিকট থেকে কোরআনে কারিম এবং সহি হাদিসের আলোকে দীনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের শেষ পর্যায়ে এসে আপনাদের সামনে কোরআন ও সহি হাদিসের আলোকে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শোকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই এলাকার বাইরা মনে হয় একটু দুর্বল, বেশি দুর্বল, আলহামদুলিল্লাহ বলতে অনেক কষ্ট হইতেছে মনে হয়। কি আপনাদের আজকে খাওয়া দাওয়া হয় নাই এখনো নাকি? খুদা বেশি লাগে গেছে আপনাদের। ইমান তো এখন অনেক উচ্চ পর্যায়ে পৌঁছার কথা, কারণ এতক্ষণ পর্যন্ত কোরআনে কারিমের আলোচনা হয়েছে। কোরআনে কারিমের আলোচনা যত বেশি হয় ইমান তত বাড়তে থাকে। এখন তো ইমান একবারে চূড়ান্ত পর্যায়ে, শীর্ষ পর্যায়ে পৌঁছার কথা। আবার আরেকটা বিষয় হলো, আমাদের অনেক ভাইদের আবার কথা বলার অভ্যাস নাই, চুপচাপ বসে আলোচনা শুনতে চান, তো এই জন্য হয়তো আসতে হইতে পারে। তো আরেকবার একটু ইমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শোকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এবার তো সুন্দর হয়েছে, এবার বোঝা গেছে না? ঠিক আছে, এখানে তাফসীরুল কোরআন মাহফিলে ইমান এতক্ষণ পর্যন্ত বাড়তে বাড়তে আলহামদুলিল্লাহ এখন চূড়ান্ত পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ ইমান নিয়ে, ইমানের এলেম নিয়ে, ইমানকে বুঝে আজকের মাহফিল থেকে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আলোচনা শুরু করার আগে কিছু নিয়ম কানুন বলে দিই আজকের ক্লাসের। প্রথম কথা হল, আলহামদুলিল্লাহ এখানকার যে তাফসীর কমিটি, এরা শিক্ষিত এবং খুবই তীক্ষ্ণ মেধা সম্পন্ন এই তাফসীর কমিটি। আমরা দোয়া করি আল্লাহ সুবহান ওয়া তাআলা এই তাফসীর কমিটিকে কবুল ও মঞ্জুর করে নিন, কারণ এখানে যত শায়েখদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সকল ওলামায়ে কেরামের নামের সাথে বিষয়বস্তু লেখা আছে, এবং আগে থেকেই বলে দেওয়া হয়েছে যে এই বিষয়ের উপরে এই শায়েখ আলোচনা করবেন। এটা বাংলাদেশের অনেক মাহফিলে থাকে না। এটা না থাকার কারণে দেখা যায় একই বিষয়ে একাধিক বক্তা আলোচনা করেন, কারণ একজন আরেকজন তা জানেন না কি বিষয়ে আলোচনা করেছেন, আমি জানি না আমার আগে সবাই কি আলোচনা করেছেন, তো দেখা যায় একই বিষয়ে বারবার আলোচনা হয়। আবার অনেক সময় দেখা যায় বিষয়বস্তু না থাকার কারণে শুরু করে নওগাঁ থেকে চলে যায় চট্টগ্রাম, মানে কোনো দিক নির্দেশনা থাকে না, যেদিক থেকে যেটা মন চায়, যেদিক থেকে কিছু কিচ্ছা কাহিনী গল্প গুজব, কতক্ষণ হাসি কতক্ষণ কান্না কতক্ষণ ঠাট্টা কতক্ষণ তামাশা কতক্ষণ গান, কতক্ষণ নাচ, বিভিন্ন উপায়ে এই তাফসীরুল কোরআন মাহফিলের নামে বাংলাদেশে আমাদের মুসলিম জনগণের কোটি কোটি টাকা খরচ হয়। তা আলহামদুলিল্লাহ আজকের এই গোয়ালার যে তাফসির কমিটি, তারা চেষ্টা করেছেন যাতে আমাদের যে ভাই বোনগুলো আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসবেন, তারা যাতে কিছু এলেম নিয়ে কিছু দিন শিখে বাড়িতে যেতে পারেন, এই জন্যই আলহামদুলিল্লাহ তারা এই ব্যবস্থাটা করেছেন। এটা বাংলাদেশের প্রত্যেকটা মাহফিলে এটা হওয়া উচিত এবং বক্তাদেরকে বলে দিতে হবে, আপনারা যে বিষয়ে আলোচনা করবেন শুধু আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই বিষয়ে কথা বলবেন। কোন বুজুর্গ কি বলছেন, কোন কবি কি বলছেন, তারপরে বিভিন্ন রকমের বিনা প্রয়োজনীয় কথাবার্তা বলে সময় ক্ষেপণ করা, সময় নষ্ট করার জন্য ওয়াজ মাহফিল করার দরকার নাই। তো প্রথমে আমরা আলহামদুলিল্লাহ তাফসীর কমিটিকে ধন্যবাদ জানিয়ে আজকের এটা হলো একটা এলমি ক্লাস। এই ক্লাসে আমাদের সম্মানিত মুরব্বীরাও আছেন, যুবকেরাও আছে, শিশুরাও আছে, মা বোনেরাও আছে, বিভিন্ন বয়স, বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পেশার, বিভিন্ন রকমের উচ্চশিক্ষিত আছেন, আবার শিক্ষা নাই, লেখাপড়া নাই, এরকম ভাইয়েরাও আছেন। এটা একটা অত্যন্ত চমৎকার মজার একটা ক্লাস, যে ক্লাসে সব শ্রেণীর, সব বয়সের, সব পেশার ভাই বোনদেরকে নিয়ে ক্লাস। আমরা ইউনিভার্সিটিতে ক্লাস করাই এক শ্রেণীর স্টুডেন্ট নিয়ে, এক লেভেলের। তো এখানে বিভিন্ন লেভেলের স্টুডেন্ট। এই ক্লাসটা অনেক মজার ক্লাস আলহামদুলিল্লাহ। এই জন্য ক্লাস করতে হলে আগে কিছু নিয়ম কানুন জানতে হবে। প্রথম নিয়ম কানুন হল, আমরা আলোচনার মধ্যে যখন কোরআনে কারিমের কোন আয়াত বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস বলবো, তখন নিজের থেকে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নাউযু বিল্লাহ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশের অভ্যাস হইল বক্তা অর্ডার দিবে, বক্তা বলবে সবাই জোরে বলেন সুবহানাল্লাহ, সবাই আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ, আসমান জমিন কাফাই বলেন আল্লাহু আকবার। বক্তা অর্ডার দিলে তারপরে শ্রোতারা বলে, না হয় বলে না, চুপচাপ বসে থাকে। কিন্তু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সালাফে সালেহিনের সুন্নার খেলাফ। এরকম কোন অর্ডার হবে না, এটা জিকিরের মজলিস। সুতরাং জিকিরের মজলিসে আলোচনা শুনবেন আর আপনি নিজে নিজেই সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, জিকির চলতে থাকবে এবং পাকে পাকে দোয়া চলতে থাকবে। আমাদের দেশের ওয়াজ মাহফিলে বসে থাকে সবাই, লাস্টে আখেরি মুনাজাত করব এই জন্য বসে থাকে। এটা আরেক জাহালত, আরেক মূর্খতা। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা মাহফিলে দোয়া চলবে, দোয়া খালি অল্প কতক্ষণ চলবে কেন? দোয়া, মাহফিল শুরু হয়েছে শেষ পর্যন্ত পুরা মাহফিল ব্যাপী দোয়া। কিন্তু আগেও দোয়া নাই, পরেও দোয়া নাই, লাস্টে যায় আখেরি দোয়া। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ। এই জন্য ওয়াজ মাহফিল হলো সুন্নত শিখার জন্য। সেখানে যদি সুন্নত বিরোধী, সুন্নত খেলাফ কার্যক্রম হয়, তোরা সুন্নত শিখবে কোথা থেকে? এই জন্য আমরা এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখব, চুপচাপ বসে না থেকে প্রত্যেক কথার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের একটা কথা শুনব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা শুনব, তখন আল্লাহর জিকির করব। আর আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করলে জবাব দিবেন, তাহলে ঘুমও আসবে না আর মনোযোগের সাথে আলোচনাটা শুনতে পারবেন। কিন্তু কথা না বললে চুপচাপ থাকলে, তখন আমি যদি চোখ বন্ধ করে ওয়াজ করি তা লাস্টের চোখ খুলে দেখব যে একজন শ্রোতাও নাই। আস্তে আস্তে সবাই উঠে উঠে বাড়িতে চলে গেছেন, কিন্তু আমি চোখ বন্ধ করি কান ধরে শুধু সুরে সুরে ওয়াজ করতেই আছি। পরবর্তীতে দেখা যাবে একজন দুজন বসে রয়েছে, কি ভাই বসে রয়েছেন কেন? কয় হুজুর আমার মাইকটা রয়েছে, না হয় আরো আগে চলে যেতাম। এই জন্য চোখ বন্ধ করে বয়ান হবে না, আমারও চোখ খোলা থাকবে, আপনাদেরও চোখ খোলা থাকবে। এই জন্য কিছু জিজ্ঞাসা করলে কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এবার তো মনে কষ্ট পাইছে মনে, এবার ইনশাআল্লাহ কয় না, ঠিক আছে ও কয় না, কি মনে কষ্ট পাইছেন? তাহলে আমরা ক্লাস শুরু করি। আমাদের ক্লাসের আজকের বিষয় কি? বেদাত থেকে বাঁচার উপায়। এখানে কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে। প্রথম জিনিস হইল বেদাতটা কি, বেদাত আমরা চিনব কেমনে, বেদাত বোঝা যায় কেমনে। দ্বিতীয় জিনিস হইল বেদাত করলে অসুবিধা কি, বেদাত থেকে বাঁচার দরকারটা কি, বেদাত করলে আমার ক্ষতিটা কি হবে, কেন বাঁচতে হবে। তৃতীয় বিষয়, বাঁচতে চাইলে বাঁচার উপায় কি, কেমনে বাঁচা যাবে। তিনটা জিনিস, এক নম্বরে বেদাত কি, দুই নম্বরে বেদাত থেকে বাঁচার দরকারটা কি, তিন নম্বর হলো বেদাত থেকে বাঁচার উপায় কি হবে, কিভাবে বাঁচা যাবে। প্রথমে আসি আমরা বেদাতটা কি, বেদাত, বেদাতটা বুঝতে হইলে আগে বুঝতে হবে সুন্নত। সুন্নত বুঝলে বেদাত বোঝা যাবে, বেদাত বুঝলে সুন্নত বোঝা যাবে। এই জন্য আগে বোঝা দরকার আমাদেরকে সুন্নত। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য বলেন তো দেখি, আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদতের জন্য। একটা আয়াত আছে কোরআনে কারিমে, সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত, এটা আপনারা অনেকেই জানেন, বারবার শুনেন সব সময়। আল্লাহ সুবহান ওয়া তাআলা কি বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং ইনসান এই দুইটি জাতিকে আমি সৃষ্টি করেছি একটা মাত্র উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা হলো ইল্লা লিয়াবুদুন, এই দুই সৃষ্টি দুই মাখলুক শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমার ইবাদতের জন্যই এদের সৃষ্টি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন লিয়াবুদুন শব্দটা ব্যবহার করেছেন, ইবাদত শব্দটা ব্যবহার করেছেন। ইবাদতের সাথে কয়েকটা জিনিস সম্পৃক্ত। প্রথম জিনিস হলো ইবাদত যার জন্য করা হয় তাকে কি বলা হয়, কথা বলে না দেখি, ইবাদত যার জন্য করবেন তাকে কি বলা হয়, মাবুদ। যিনি ইবাদত করবেন তাকে কি বলা হয়, আবদ বা আবেদ, ইবাদতকারী। যিনি করেন তিনি আবদ, যার জন্য করেন তিনি হলেন মাবুদ, আর যেটা করেন সেটার নাম ইবাদত। তাহলে তিনটা জিনিস, একটা হলো মাবুদ, একটা হলো আবদ, একটা হলো ইবাদত। তাহলে প্রথম আমাকে ঠিক করতে হবে আমার মাবুদকে আমি কার জন্য ইবাদত করব। এক নম্বর কাজ মাবুদ ঠিক করা। এক নম্বর কাজ কি, মাবুদ ঠিক করে নিতে হবে যে আমার মাবুদটা কে। তাহলে আমার আপনার মাবুদ কে হয় নাই, আমার আপনার মাবুদ কে, একমাত্র আল্লাহ। খালি আল্লাহ বললে হবে না, আমার আপনার মাবুদ কে, একমাত্র আল্লাহ। যখন একমাত্র থাকবে তখন আর শেরেক ডুববে না, যখন একমাত্র বাদ যাবে তখন শেরেক ডুববে। আল্লাহরও ইবাদত করবেন, পাশাপাশি চারিদিকে আরো বিভিন্ন মাবুদের ইবাদত চলে আসবে। এজন্য এক নম্বর কাজ মাবুদ ঠিক করা, মাবুদ কে আমার। এই জন্যই ইমান আনার সময় সর্বপ্রথম যেই বাক্যটা পড়ে ইমান আনতে হয় সে বাক্যটা হইল আশহাদু আল্লাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এই কালেমা পড়ে তো ইমান আনতে হয়। প্রথমেই যে সাক্ষ্যটা দিতে হবে, যেই স্বীকৃতিটা দিয়ে ইমান আনতে হবে সেটাই হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোন সত্যিকারের মাবুদ নাই, হক কোন মাবুদ আর নাই। বাকি যত মাবুদ আছে এগুলো সব বাতিল, এগুলো সব নকল, এগুলো সব বেজাল মাবুদ। একমাত্র সত্যিকারের আমার মাবুদ কে? আল্লাহ। ওয়াহদাহু লা শারীকা লা, আমার ওই মাবুদ হলো ওয়াহদাহু, একমাত্র মাবুদ, একমাত্র। এর বাহিরে আমার আর কোন মাবুদ, লা শারীকা লা, আমার ওই মাবুদের দ্বারে কাছে আগে পিছনে ডাইনে বামে আর কোন ধরনের কোন মাবুদ নাই। এই মাবুদের স্বীকৃতি দিয়ে ইমান আনতে হয়, আগে ঠিক করে নিতে হয় আমার মাবুদ কে। তাহলে মাবুদ আমরা পাই গেছি নাকি? মাবুদ কে আমাদের? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই নির্দেশটা দিয়েছেন সেই নির্দেশটা কি বলেন? সর্বপ্রথম নির্দেশ হলো মাবুদ ঠিক করার নির্দেশ। কোরআনে কারীমের প্রথম থেকে আল্লাহ পাক মুত্তাকিনের গুণাবলী বর্ণনা করছেন, কাফেরের কথা বলছেন, মুনাফেকের কথা বলছেন, তারপরে এসে কিছু দৃষ্টান্ত দিছেন, দিয়ে দুনিয়ার মানুষকে সর্বপ্রথম যে নির্দেশটা দিছেন সেটা হলো ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, ইবাদত করো একমাত্র তোমাদের রবের। সুবহানাল্লাহ। একমাত্র তোমাদের রবের গোলামি করো, রবের ইবাদত করো, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নির্দেশ, প্রথম কমান্ড, উবুদু রাব্বাকুম। তাহলে রব ঠিক করা এটা হলো এক নম্বর কাজ, মাবুদ ঠিক করা। মাবুদ আবার ঠিক করলাম, মাবুদ আমাদের ঠিক হয়ে গেছে, কে আমাদের মাবুদ? একমাত্র আল্লাহ। আল্লাহ হইলেন আমার মাবুদ, আমি হইলাম আল্লাহর কি? আল্লাহর গোলাম হইতে পারা, আল্লাহর বান্দা হইতে পারা, এটা সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। কাফেররা কি আল্লাহর বান্দা কিনা বলেন তো দেখি? দুই একজনে কয় না না, আবার কেউ কয় বান্দা, আবার কেউ তো চুপ করিয়ে রয়েছে, কি বলবে? কাফেররা আল্লাহর গোলাম কিনা আল্লাহর বান্দা কিনা? যে আল্লাহর বান্দা, সব আল্লাহর বান্দা, দুনিয়ার যত মানুষ আছে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে কোরআনে কারিমে আমার বান্দা বলেন নাই, আমার বান্দা বলছেন কাদেরকে? ইমানদারদেরকে। ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা, রহমানের গোলাম তো তারা। এখানে ইবাদুর রহমান হলো ইমানদাররা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু বির রহমাতিল্লাহ। রাসূল আপনি বলে দিন ইয়া ইবাদিয়া, হে আমার বান্দারা, এখানে ইমানদাররা, হে আমার বান্দা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহান হলেন ওই আল্লাহ যিনি তার বান্দাকে, তার গোলামকে এক রাত্রিতে ইসরা করিয়েছেন, ওই গোলামটাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আল্লাহর নবীরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামের পরিচয়টা দেওয়াটাই হলো তার সবচেয়ে বড় সম্মানের, সবচেয়ে বড় গৌরবের। তাহলে আমরা হলাম আল্লাহর কি? গোলাম। এবার আসেন ইবাদত, এবার হলো আমার আর আল্লাহর সাথে সম্পর্কটা কি? কিসের সম্পর্ক? ইবাদতের সম্পর্ক। আল্লাহ আমার একমাত্র মাবুদ, আমি আল্লাহর গোলাম। তাহলে মাবুদের গোলাম, মাবুদের আব্দের সম্পর্কটা হলো কি? ইবাদত। ইবাদতের সম্পর্ক দুইজনের মধ্যে। এখন বান্দার কাজ হলো ইবাদত করা, কিন্তু ইবাদতটা কেমনে করবে? ইবাদত কেমনে করবো আমি? আমি কি জানি ইবাদত কি? ইবাদত কেমনে করে কি জানেন আপনারা? মায়ের পেট থেকে যখন আমরা আসছি তখন কি আমরা ইবাদত জানতাম? কেমনে আমার মাবুদের ইবাদত করবো এটা তো আমি জানি না। এই জন্য ইমান আনার সময় আরেকটা অংশ আছে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহ, আমি আরো সাক্ষ্য দিতেছি আল্লাহর এই জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন রাসূল আছে, তিনি আব্দুহু ওয়া রাসূলুহু, তিনিও একজন আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার মাবুদের সাথে আমার যে সম্পর্ক, ইবাদতের সম্পর্ক, এই ইবাদতটা কেমনে করতে হবে, কিভাবে করতে হবে, ইবাদতের পদ্ধতিটা কি হবে, ইবাদতের নমুনাটা কি হবে, এটা আমাকে শিখাই দিবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেই ইবাদতটা যেভাবে করবেন, কিয়ামত পর্যন্ত জমিনের সমস্ত মানুষ সেই ইবাদতটা সেভাবে করতে হবে। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য, ইবাদত আল্লাহর কাছে পৌঁছার জন্য, মাবুদের কাছে যাওয়ার জন্য আল্লাহ পাক যেই মাধ্যমটা, যেই তরিকাটা, যেই মানহাজটা নির্ধারণ করেছেন সেটা হলো তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইবাদত করব কার তরিকায়? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এখানেও একমাত্র লাগান নাই, যখন এই একমাত্র বাদ দিয়ে দিবেন তখন ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়ও করবেন, আবার সৃষ্টিয়া তরিকায়ও করবেন, নকশবন্দিও করবেন, মুজাদ্দিদিও করবেন, খাস মুজাদ্দিদিও করবেন, কাদেরিয়াও করবেন, কত তরিকায়, 126 তরিকায় ইবাদত শুরু হয়ে যাবে। কিন্তু ইবাদতের তরিকা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন একটা, আপনি চলে যাবেন 126টা। এই জন্য এত্তেবার তাওহীদ হলো এত্তেবায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাবুদের তাওহীদ হলো আল্লাহ রাব্বুল আলামিন, আর এত্তেবার তাওহীদ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আর ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কারো এত্তেবা করা যাবে না। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, এখানে মহব্বত মানে ইবাদত, কারণ ইবাদতের এক নম্বর রুকন হলো মহব্বত। মহব্বত না হলে ইবাদত হয় না। ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, একজন ইমানদার সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনকে। তাহলে আল্লাহ পাক বলতেছেন আল্লাহকে যদি মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমার রাসূলের সুন্নতের ইত্তেবা করো, সুন্নতের অনুসরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের ইত্তেবার বাহিরে কোন ইবাদত করলে আল্লাহ পাক সেই ইবাদত কবুল করেন না। তাহলে প্রত্যেকটা এবাদত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন করেছেন, যেভাবে করেছেন সেইভাবে তখন করার নাম হলো সুন্নত। সেইভাবে না করে এর থেকে কিছু বাড়ানো, এর থেকে কিছু কমানো বা নতুন করে কোনোটা বানানো, এটার নাম হলো বেদাত। অর্থাৎ প্রত্যেকটা এবাদত বেদাতের সম্পর্ক খেয়াল রাখতে হবে। কিসের সাথে? এবাদতের সাথে, অন্য কিছুর সাথে না। প্রত্যেকটি এবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যেভাবে করেছেন, ঠিক সেইভাবে এবাদতটা যদি হয় বুঝতে হবে এটা সুন্নতের আলোকে হয়েছে। যদি সেইভাবে না হয়, এর ব্যতিক্রম হয়, বুঝতে হবে এটা সুন্নতের আলোকে হয় নাই, এটা বেদাতের আলোকে হয়েছে। তাহলে এবাদতটা দুই পদ্ধতিতে হয়, দুই তরিকায় হয়, একটা সুন্নত তরিকায় হয় আর একটা বেদাতি তরিকায় হয়। যারা এবাদত করেন সুন্নত তরিকায় তারা হলো আহলুস সুন্নাহ, যারা এবাদত করে বেদাত তরিকায় তারা হলো আহলুল বেদাআহ। আহলুস সুন্নাহ আর একটা গ্রুপ হলো কি? আহলুল বেদাআহ। এই জন্য একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত, আহলুস সুন্নাহ আর আহলুল বেদাআহ। তাহলে বেদাতটা বুঝলাম তো আমরা, খেয়াল রাখতে হবে বেদাতের কানেকশন সম্পর্ক কিসের সাথে? ইবাদতের সাথে, অন্য কিছুর সাথে নাই। এবার আসেন, বেদাত চিনা যায় কিভাবে? বা এটা যে সুন্নতের ব্যতিক্রম হয়েছে আমি বুঝবো কিভাবে? এজন্য বেদাত চিনতে হলে কিছু সূত্র মনে রাখতে হবে। এক নম্বর সূত্র মনে রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেটা করেছেন সেটা করা সুন্নত, যেখানে যেটা করেন নাই সেখানে সেটা না করা সুন্নত। এর বিপরীত যদি হয় সেটা বেদাত। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করেছেন সেখানে না করা বেদাত, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেখানে করার নাম হলো বেদাত। যেমন পাঁচ ওয়াক্ত নামাজের আজান, পাঁচ ওয়াক্ত নামাজের, আমাদের দেশে আজান হয় না নামাজের, কয়বার হয়? পাঁচবার। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়া এটা কি সুন্নত না বেদাত? আচ্ছা এবার আসেন, ঈদের নামাজ হয় বছরে দুইবার, ঈদের নামাজে আজান হয় কিনা? আজান হয় না। আচ্ছা জানাজার নামাজ হয় মাঝে মাঝে, জানাজার নামাজে আজান হয় কিনা? আচ্ছা এখন আবার বলেন, আজান দিলে গুনাহ হয় কিনা? আজান দিলে কি গুনাহ হয়? আজান তো সওয়াবের কাজ। এখন আমি যদি বলি, ভাইরা শুনেন, আমার বোনেরা শুনেন, আজান কিন্তু খুব ফজিলতের কাজ, খুব সওয়াবের কাজ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের ব্যাপারে বলছেন, আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাস আনা কায়্যামাল কিয়ামা, কিয়ামতের দিন মুআজ্জিন সাহেবদের গর্দান গাঁটগুলো অনেক অনেক লম্বা হয়ে যাবে, উঁচু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আজান দেওয়া ফজিলত না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জানতো আজান দেওয়ার মধ্যে কি ফজিলত, প্রথম সারিতে সালাত আদায় করার মধ্যে কি ফজিলত, তাহলে তাদের মধ্যে প্রতিদিন লটারির আয়োজন করা লাগতো। আজান এত বড় ফজিলতময় জিনিস, মুয়াজ্জিন সাহেবের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, আল্লাহ আমার উম্মতের মুয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দিন। সুবহানাল্লাহ। একজন সাহাবীরে ডেকে বলছেন, তুমি জঙ্গলে থাকো আর যেখানে থাকো সেখানে খালি আজান দিবা, কারণ তোমার আজান যত দূর পৌঁছবে কিয়ামতের দিন সবাই তোমার জন্য সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এবার দেখেন আজানের কতগুলো দলিল পেশ করছি আমি। তাহলে আমি বললাম, ভাইরা শুনেন, কত বড় ফজিলত আজানের মধ্যে, আপনি ঈদের নামাজে আজান দিবেন না কেন, এত বড় ফজিলত থেকে মাহরুম হইবেন কেন? কি বলেন? ঈদের নামাজে আজান দিলে তো ফজিলত হবে, কারণ আজান দেওয়া কতগুলা হাদিস বলছি না, কত ফজিলত আজানের। তাহলে ঈদের নামাজে আজান দি, জানাজার নামাজে আজান দি দেওয়া যাবে না? এত ফজিলত থেকে মারুম হইবেন যে। হ্যাঁ, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আজান দিয়েছেন, যেখানে আজান দিতে বলছেন, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন মুয়াজ্জিন ছিলেন, দুইজন মসজিদে নববীতে, একজন মসজিদে কুবায়, একজন মসজিদে হারামে। এই চারজন মুয়াজ্জিনকে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিতে বলছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়া হলো সুন্নত। আজান যদি কেউ না দেয় এটা বেদাত, আজান না দেওয়াটা বেদাত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার ঈদের নামাজের ইমামতি করছেন, কিন্তু কখনো ঈদের নামাজে আজান দিতে বলেন নাই, জানাজার নামাজে আজান দিতে বলেন নাই। সুতরাং কিয়ামত পর্যন্ত এখানে আজান না দেওয়া সুন্নত, আজান দেওয়াটা বেদাত। যদি আজান দেন, আজানের ফজিলতের অনেক হাদিস আছে, সব হাদিস যদি আনি একত্রিত করেন তাও গুনাহ হবে। এই সূক্ষ্ম জিনিস আমাদের সমাজের অধিকাংশ মুসলমান বুঝে না, কয় মি আজান দিলে গুনাহ হবে নাকি? আজান কি খারাপ কাজ? আজান তো ভালো কাজ, আজানে তো সওয়াব হয়, কিন্তু আজানে গুনাহ হয়। আজান নিজের ইচ্ছা মতো সব জায়গায় দেওয়া যাবে না। এখন যদি কেউ বলে মিয়া ঈদের নামাজে ঠিক আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেন নাই, জানাজার নামাজে আজান দেন নাই, কিন্তু আপনি একটা হাদিস দেখান যেখানে আল্লাহ রাসূল নিষেধ করছেন, একটা হাদিস দেখান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার ঈদের নামাজে আজান দিও না, জানাজায় আজান দেইও না, এরকম একটা হাদিস দেখাইতে পারবেন? আমাদের সমাজে আবার কোন কোন সম্মানিত ভাইয়েরা মনে করে যে এ আল্লাহ রাসূলকে নিষেধ করছে নাকি, তাহলে আমি দিতে পারি, নিষেধ যেহেতু করেন নাই। বেদাতের জন্য কোন নিষেধাজ্ঞার হাদিস লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিষেধ করতেন তখন এটা আর বেদাত আর সুন্নত থাকতো না, এটা হারামে হয়ে যেত। যদি নিষেধাজ্ঞার হাদিসই থাকতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে খবরদার ঈদের নামাজে আজান দিবা না, জানাজায় আজান দিবা না, তখন এটা আর বেদাত না, এটা হারাম, এটা কবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করে দিয়েছেন। এই জন্য এক নম্বর সূত্র মনে রাখতে হবে, বেদাত চিনতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করেছেন সেখানে করা সুন্নত, যেখানে করেন নাই সেখানে না করা সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করতেছিলেন, সেখানে দোয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইছেন কি উঠান নাই? উঠাইছেন। তাহলে সেখানে হাত ওঠানোটা সুন্নত, বৃষ্টির দোয়া করবেন সেখানে হাত তোলাটা সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের দোয়ায় কুনুত পড়েছেন, দোয়ায় কুনুতের সময় কানা ইয়ারফাউ ইয়াদাইহি ফিল কুনুত, কুনুতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাত উত্তোলন করতেন, এখানে হাত উত্তোলন করা সুন্নত। এখন যদি বলেন ফরজ নামাজের সালাম পেরানোর পরে সেখানেও দোয়া করা সুন্নাত, সম্মিলিতভাবে সবাই মিলে একসাথে হাত তোলে ইমাম সাহেবের নেতৃত্বে দোয়া করা, এটা কি সুন্নাত না বেদাত? কেমনে বেদাত? দোয়া করা কি খারাপ জিনিস? দোয়া তো ভালো জিনিস, কি দোয়া ভালো জিনিস না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া হলো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এবার আমি দোয়ার ফজিলত বলি, দোয়ার ফজিলতের কত হাদিস দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ু দোয়া ইয়াসমা, কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি শুনেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও ফাল্লাইলিল আখির, শেষ রাত্রির দোয়া, তাহাজ্জুদের সময়ের দোয়া। আরেকটা হলো দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, ফরজ সালাতের পিছনে ফরজ সালাতের পিছনের দোয়া। তো মিয়া ফরজ সালাতের সালাম ফিরাইলে তখন তো আল্লাহ দোয়া বেশি শুনেন, তখন আমি দোয়া করবো অসুবিধা কি? করা যাবে? অনেকে বলে না, অনেকের মত হইলো মনে করা যাবে, কি বলেন করা যাবে? কেন যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ফরজ হওয়ার পরে মুহাদ্দিসিনে কিরাম হিসাব করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 18,000 ওয়াক্তের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ, মানে 10 বছরে প্রায় 18,000 ওয়াক্তের ইমামতি করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই 18,000 ওয়াক্তের এক ওয়াক্তেও সালাম পিরানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাই কেরামদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে হাত তুলে দোয়া করেন নাই। এটাই হলো সুন্নতের বেদাতের দলিল। এখন কেউ যদি বলে মিয়া দোয়া করতে আল্লাহ রাসূল নিষেধ করছে কিনা, নিষেধের হাদিস দেখান। তো নিষেধের হাদিস যদি থাকতো এটা তো আর বেদাত হইতো না, এটা হারাম হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এটাই দলিল। যদি করতেন তাহলে সুস্পষ্ট কোন হাদিস আসতো, সহিহ হাদিস আসতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরেছেন, এরপর আমরা সবাই মিলে এইভাবে এইভাবে দোয়া করছি। করেন নাই এই জন্য কোনো হাদিস আসে নাই। এখন যদি কেউ বলে এখানে করলে অসুবিধা কি? অসুবিধা হলো আমার রাসূল করেন নাই, এটাই হলো সুন্নতের বেদাত। তাহলে সব দোয়ার মধ্যে হাত তোলা সুন্নত না কি? সব দোয়ায় হাত তোলা কি সুন্নত? মসজিদের মধ্যে প্রতিদিন ঢুকি আর বাহিরই, আমরা সবাই মসজিদে ঢুকি বাহিরে, মসজিদে ঢুকার সময় দোয়া করি না? কি দোয়া পড়েন আপনাদের দেশে শুনি? খালি এটা পড়েন, আর কিছু পড়েন না? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم. কতগুলো দোয়া! এখন আমি মসজিদের সামনে দাঁড়াইলাম, কিবলামুখী হয়ে হাত তুললাম, এই সবগুলো দোয়া পড়লাম। দোয়া পড়ার পরে বললাম রাব্বুল আলামিন, কিছুক্ষণের মধ্যে আমি মসজিদে ঢোকার জন্য নিয়ত করতেছি, নাওয়াইতু আন আদখুলা ইলাল মসজিদ, মসজিদে ঢুকার নিয়ত করে নিলাম, নিয়ত পড়ে নিলাম। পড়ার পরে বলতেছে আল্লাহ আমার মসজিদে বেশি বেশি করে নামাজের মধ্যে খুশু খুজু তৈরি করে দিও, আল্লাহ আমার নামাজের সকল বিপদ আপদ অমনোযোগিতা থেকে হেফাজত করিও, আল্লাহ আমার জিন্দগির সব গুনাগুলা মাফ করে দিও, আল্লাহ মসজিদের মধ্যে বেশি বেশি আমাকে থাকার তৌফিক দিও। অনেকক্ষণ ধরে দোয়া করলেন, করার পর মসজিদে ঢুকছেন, এবার বলেন সুন্নত হয়েছে না বেদাত হয়েছে? জি, কেন আমি খারাপ কিছু করছি? আমি তো আল্লাহর কাছে দোয়া না করছি, খারাপ কোনো কাজ করছি? এজন্য বেদাত বুঝতে হলে বুঝতে হবে সব বেদাত এলো হাসানা, সব বেদাত সুন্দর। বেদাত মানি হাসানা, বেদাত মানি সুন্দর, অসুন্দর হইলে এটা মার্কেটে চলে না। মূল জিনিসের চাইতে বেজাল জিনিস যদি সুন্দর না হয় ওই বেজাল জিনিস মার্কেটে চলে না। মূল টাকার চাইতে, 500 টাকার মূল নোটের চাইতে নকল নোটটা যদি বেশি সুন্দর বেশি চকচকে না হয় বাজারে চলে না। এরকম দেখবেন চাউল যেগুলা মূল চাউল অরিজিনাল চাউল এগুলা দেখতে সুন্দর দেখা যায় না, যেগুলার কাটি কুটি মোমবাতি লাগায় মোম লাগায় সাদা বানায় চকচকে করে এগুলো বেজাল চাউল, যত সুন্দর দেখবেন তত বেজাল চাউল। এইভাবে যত মাছটা সুন্দর দেখবেন বুঝবেন ফরমালিন লাগানো মাছ, মাছই বসে না চকচকে, বুঝতে হবে এটা ফরমালিন দেওয়া, মাছই বসতেছে দেখতে এত সুন্দর লাগতেছে না, বুঝবেন যে এটা আসল। এইরকম বেদাত মানি সবগুলা এরকম চকচকে ঝকচকে সুন্দর দেখা যায়, বেদাত মানি সুন্দর। এই সুন্দর দেখেই আমাদের সমাজের মানুষ মনে করে আরে মিয়া এটা কি খারাপ কাজ, এটা তো একটা সুন্দর কাজ, ভালো কাজ। কিন্তু এই ভালো কাজটা যে গুনাহ হয়, ভালো কাজ করে যে জাহান্নামে যাইতে হয় এইটা বুঝে আসে না। এজন্য বাংলাদেশে সবচেয়ে জটিল হলো বেদাত বোঝাবো। বেদাত যখন বুঝাবো বলবো যে এটা খারাপ কাজ, এটা তো সুন্দর কাজ, এটা ভালো কাজ। খারাপের কি করলো? এই মসজিদে ঢুকতেছে একটু কতক্ষণ দোয়া করছে। আচ্ছা এবার আসেন, টয়লেটে ঢুকার সময় দোয়া পড়েন কিনা আপনারা? পড়েন? কি দোয়া পড়েন বলেন দেখি? বলে ওই সময় তো সময় আছে আমার দোয়া পড়ার, ওই সময় বিপদের মুহূর্ত, তাড়াতাড়ি কতক্ষণে টয়লেটে যাব ওই চিন্তায় আছি, দোয়া পড়া মনে থাকে। আচ্ছা এখন শুনেন আমার কাছে একটা সুন্দর মাসালা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দোয়া বেশি কবুল করেন যখন মানুষ বিপদগ্রস্ত থাকে, অসহায় অবস্থায় থাকে, ওই সময়টা কিন্তু আপনি সবচেয়ে বড় বিপদে আছেন, বিপদের মুহূর্ত, এটা দোয়া কবুলের সময়, গুরুত্বপূর্ণ একটা দোয়া কবুলের সময়। আপনি চিন্তা করলেন আহারে এই গুরুত্বপূর্ণ সময়টা একটু ভালো করে দোয়া করি, আমার দোয়াগুলো আল্লাহ কবুল করবেন। এজন্য টয়লেটের সামনে গেলেন, গিয়ে কেবলামুখী হয়ে দাঁড়াইলেন, দুই হাত তুললেন, তুলে প্রথমে নিয়ত করে নিলেন, নাওয়াইতওয়ান আজহাবা ইলা বাইতিল খালা, কারণ বাংলাদেশের নিয়ত ছাড়া কোনো জায়গায় যাওয়া যায় না, বাংলাদেশের সব জায়গায় গেলে নাওয়াইতওয়ান লাগে, নামাজ পড়তে হলে নাওয়াইতওয়ান লাগে, রোজা রাখতে হলে নাওয়াইতওয়ান লাগে, হজ করতে হলে নাওয়াইতওয়ান লাগে, বাংলাদেশের কোন ইবাদত নাই নাওয়াইতওয়ান ছাড়া, ওযু করতে হলেও নাওয়াইতওয়ান লাগে, লাগে না? কিন্তু হানাফি মাযহাবের কোন কিতাবে নাওয়াইতওয়ান নাই। যে ভাইয়েরা নাওয়াইতওয়ান পড়েন তারা দাবি করেন যে ওনারা হানাফি, কিন্তু হানাফি মাযহাবের কোন কিতাবে কিন্তু নাওয়াইতওয়ান নাই। আচ্ছা এবার নাওয়াইতওয়ান তাও নিয়ত করে নিলাম, নাওয়াইতওয়ান আযহাবা ইলা বাইতিল খালা, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস, রাব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে টয়লেটে ঢোকার নিয়ত করলাম, আয় আল্লাহ আমাকে টয়লেটের সকল প্রকার বিপদ আপদ থেকে আপনি হেফাজত করবেন, আয় আল্লাহ আমার টয়লেটকে নিরাপদ সহজ করে দেন, আয় আল্লাহ টয়লেটের ভিতরের সকল ক্ষতিকর জিন ভূতের আসর থেকে আমার হেফাজত করেন, আয় আল্লাহ টয়লেটে গেলে আমার কাছে ভয় লাগে, আল্লাহ আমার ভয়গুলা দূর করে দেন, আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। অনেকক্ষণ দোয়া করলাম, দোয়া করে আবার টয়লেটে গেলাম, সওয়াব হবে না গুনাহ হবে? কেন গুনাহ হবে? আমি খারাপ কিছু করছি? দোয়া কবুলের সময়, গুরুত্বপূর্ণ সময় দোয়া করছি আমি, আমার অসহায় অবস্থায় দুর্বল অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলাম, আর আপনি কোন গুনাহ হইব? গুনাহ হবে? কেন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অসংখ্যবার টয়লেটে গেছেন, টয়লেট থেকে বের হয়েছেন, কিন্তু জীবনে কোনোদিন এই পদ্ধতিতে দোয়া করেন নাই। সুতরাং এই নতুন পদ্ধতি বানাইলাম আমি, নতুন পদ্ধতিকে উত্তম মনে করলাম, এটার নাম হলো বেদাত, এটার নাম হলো বেদাত। আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পড়তেন, সাহাবায়ে কেরাম দরুদ পড়তেন, পড়তেন না? দরুদ একটা ইবাদত, গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ আমার নবীর উপরে বেশি বেশি করে দরুদ আর সালাম পেশ করো, আয়াত নাজিল করছেন না? তাহলে দরুদ একটা ইবাদত, এই ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, সাহাবা ইকরাম যেভাবে করেছেন, কিয়ামত পর্যন্ত এই ইবাদত সেভাবেই পালন করতে হবে। কেউ যদি নতুন করে বানায়, নতুন নতুন দরুদ বানায়, নতুন নতুন কবিতা বানায়, ওই দরুদকে ওই কবিতাকে ফজিলত মনে করে, সওয়াব মনে করে, উত্তম মনে করে, এটার নাম হলো কি? বেদাত। কিন্তু নবীর শিখানো দরুদের চাইতে বেদাতের দরুদ অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ শিখাইছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, বলেন দেখি এরপরে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। একটু আগেও আপনাদের সামনে পড়ছি, অনেকে বুঝেন না যে আমরা দরুদ পড়তেছি। কেউ কেউ মনে করছেন আমরা পুরো আত্মাইয়াত পড়তেছি। আমাদের দেশে এই দরুদটাকে বলে পুরো আত্মাইয়াত, মানে আব্দুহু ওয়া রাসূলুহু পর্যন্ত আধা আত্মাইয়াত, আর একবারে দোয়ায়ে মাসুরা পর্যন্ত, এটা পুরাটার নাম পুরো আত্মাইয়াত। এখন এই দরুদ যখন পড়ি তখন কিন্তু এত সুন্দর লাগে না, এত মজা লাগে না। এমনি সাধারণভাবে পড়লাম, দরুদ শুনলেন, কিন্তু যখন দরুদের নামে আমি যখন কিছু কবিতা পড়বো, গান গাইব, তখন কিন্তু দেখবেন অনেক সুন্দর। যদি বলি সকলে মহব্বতের সাথে পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কত সুন্দর না, কি বলেন, সুন্দর লাগছে না? যদি বলি সকলে মহব্বতের সাথে পড়েন, আল্লাহুম্মা সাইয়েদেনা মাওলানা মুহাম্মাদ, দেখতে সুন্দর লাগে না? এইভাবে যদি কবিতা দিয়ে দিয়ে সুর করে করে গাই, অনেক সুন্দর লাগে, মজা লাগে। এখন যদি কোন আরে মিয়া এখানে খারাপের কি আছে, এটা তো অনেক সুন্দর। এই সুন্দরটাই দেখবেন সমাজে, খাবারের মধ্যে যে খাবার বেশি মজা, এই খাবারে ক্ষতি বেশি। চর্বি জাতীয় খাবার খাইতে অনেক মজা, গরু গোশত খাইতে অনেক মজা, কিন্তু গরু গোশতের ক্ষতিকর দিক দেখবেন যে যাদের প্রেশার আছে, ডায়াবেটিস আছে, বিভিন্ন রোগ আছে, এখানে চর্বি বেশি থাকে, তাদের জন্য ক্ষতি হয়। এরকম মজাদার খাবার যা আছে, বাচ্চারা যে খাবার মজা করে খায়, চিপস খাওয়ার জন্য বাচ্চারা পাগল, তারপর জুস খাওয়ার জন্য পাগল, এগুলো সব ক্ষতিকর। এরকম মজাদার আবাদত যেগুলো দেখবেন বাহ্যিকভাবে চাকচিক্যময় মজাদার, এগুলা অধিকাংশ বেদাত, অধিকাংশ ক্ষতিকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরুদ শিখাইছেন, দরুদে আর কবিতা বেশ কম আছে, কিন্তু আমাদের দেশে কবিতা পড়ে মনে করে দরুদ পড়তেছে, পড়ে হইল কবিতা মনে করে কি। দরুদ আর কবিতা এক জিনিস না, দরুদ এক জিনিস, কবিতা এক জিনিস। দরুদ কেউ বানাইতে পারে না, এবাদত কেউ বানাইতে পারে না, কিন্তু কবিতা যে কেউ বানাইতে পারে। আমিও কবি হইতে পারি, আপনিও কবি হইতে পারেন, শেখ সাদিও কবিতা হইতে পারে, আরেকজনও কবিতা কবি হইতে পারে, কবি যে কেউ হইতে পারে, কিন্তু এবাদত সবাই বানাইতে পারে না। তাহলে আবার বেদাত বুঝছেন তো? আচ্ছা, বেদাতের ব্যাপারে আরেকটা সূত্র মনে রাখতে হবে, বেদাতের ব্যাপারে মনে রাখতে হবে, বেদাতের কোনো দলিল নাই, বেদাতের কোনো দলিল নাই। কেউ যদি কয় মিয়া এটা যে বেদাত, দলিল কই, দলিল দেখাও, কোন কিতাবে পাইছ, কোন হাদিসে পাইছ? যদি হাদিসেই থাকতো তাহলে তো আর এটা বেদাত হইতো না, এটা সুন্নতে হয়ে যাইত। অনেকে কয় এ মিয়া কোন হাদিসে পাইছ এটা বেদাত, দলিল দেখাও। বেদাতের কোনো দলিল নেই, বেদাতের কোনো দলিল থাকবে কিসের? সুন্নতের দলিল থাকবে, বেদাতের কোনো দলিল থাকবে না। এজন্য আমি উদাহরণ দিই যে এখানে সামনে একটা সুন্দর বাড়ি, আমি আপনাদেরকে ঘোষণা দিলাম, আমার সম্মানিত ভাইয়েরা বোনেরা শুনেন, এই যে সুন্দর বাড়িটা দেখছেন, এই বাড়ি এটা কিন্তু আমার না, বাড়িটা আমার না। আপনারা সবাই মিলে বললেন, শায়েখ অনেক সুন্দর কথা কইছেন, ভালো কথা বলছেন, বাড়ি এটা যে আপনার না, দলিল দেখাই যান। বাড়ি এটা যে আপনার না বলছেন, দলিল কই পাইছেন আপনি, দলিলটা একটু আমাদেরকে দেখাই যান। আচ্ছা, আমাকে যদি এক মাসও ধরে রাখেন, আমি দলিল দেখাইতে পারবো? কারণ বাড়ি এটা আমার না, আমি দলিল পাবো কই? কিন্তু এই বাড়ির যিনি মালিক, যিনি বাড়িওয়ালা, তার কাছে কিন্তু সব দলিল, খতিয়ান, ফসদা সব আছে। আছে না? তাহলে দলিল দেখাইবো কে? বাড়িওয়ালায় দলিল দেখাইবো না আমি দলিল দেখাবো? বাড়িওয়ালায় দলিল দেখাবে। যিনি বলবেন এটা সুন্নত দলিল দেখাবেন তিনি, যিনি বলবেন এটা বেদাত তিনি কোনো দলিল দেখানো লাগবে না, কারণ এটা দলিল নাই, দলিল নাই এই জন্য এটা বেদাত। বাড়ি এটা আমার না এই জন্য কোনো দলিল লাগবে না, কিন্তু যিনি বলবেন বাড়ি এটা আমার ওনাকে দলিল দেখাইতে হবে। কিন্তু আমাদের সমাজে মূর্খতা এত চরম আকারে বিস্তার লাভ করছে, বেদাতেরও দলিল চায়। কয়নি এটা কোন হাদিসে পাইছে দেখাও, এটা যে বেদাত, এটা কোন কিতাবে পাইছে? কিতাবে হাদিসে যদি থাকতো তো এটা বেদাত হইতো নাকি? বেদাতের কোন দলিল নেই। আচ্ছা, এবার আসেন আরেকটা বিষয়, বেদাতের আরেকটা নীতিমালা মনে রাখবেন। কোন কোন সম্মানিত ভাই বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না করেন সেই ইবাদত করা যাবে না, তাহলে তোমরা এই মায়কে বয়ান করো কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম তো এই মায়কে বয়ান করেন নাই, করছেন। তোমরা বিমানে করে হজে যাও কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিমানে করে হজে যান নাই, গেছেন। তোমরা ওই কোরআন শরীফ কেন পড়ো যে কোরআন শরীফের মধ্যে জের জবর ফেস নোক্তা আছে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোরআন শরীফের মধ্যে জের জবর ফেস নোক্তা ছিল না। তাহলে তোমরা ওই জের জবর ফেস ওয়ালা কোরআন কেন পড়ো? আল্লাহ রাসূলের যুগে বুখারী শরীফ মুসলিম শরীফ ছিল না, তোমরা আবার বুখারী শরীফ মুসলিম শরীফ পড়ো কেন? কি বলেন? আল্লাহ রসুলের যুগে এরকম শামিয়ানার পদ্ধতি ছিল না, তোমরাই শামিয়ানা দিছ কেন? আল্লাহ রসুলের যুগে মসজিদের মধ্যে এসি ছিল না, টাইল ছিল না, ফ্যান ছিল না, তোমরা এগুলা দিয়ে নামাজ পড়ো কেন? এগুলা বেদাত হবে না? বলেন দেখি আপনারা, এগুলা কি বেদাত হবে? কেন বেদাত হবে না? এগুলো তো রাসুল এগুলা করেন নাই। এই জিনিসটা বুঝতে হবে যে বেদাতের সম্পর্ক এবাদতের সাথে, এবাদতের উপকরণের সাথে না। এবাদতের মাধ্যম, এবাদতের জন্য যেগুলো করা হবে এগুলোর মধ্যে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নেই। আজকের জমানায় মাইক আছে, এক সময় আসলে এই মাইকের থেকে আরো আরো আধুনিক প্রযুক্তি এসে যাবে। তখন যেই যুগে যেই আধুনিক প্রযুক্তি আসবে সেই যুগে সেই আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যাবে, এটার সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই। মসজিদ এসি হবে, ফ্যান হবে, নতুন নতুন আধুনিক টাইলস হবে, কিন্তু জুমার নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দুই রাকাত এখনো দুই রাকাতেই হবে। এবাদতের মধ্যে কম বেশি হবে না, কিন্তু ওই এসি টাইলস ওই প্যান এবাদতের জন্য, এবাদতের উপকরণ। হজের মধ্যে আমরা যাই, হজের মধ্যে বিমান দিয়ে যাই, এটা হজে যাওয়ার মাধ্যম, হজের উপকরণ, এটা হজের এবাদত না। কিন্তু বিমান দিয়ে যাই এর জন্য যাই, বাইতুল্লাহর তাওয়াফ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন এখনো সেভাবে করতে হবে। ওই বাইতুল্লাহর তাওয়াফের মধ্যে সাতবার জায়গায় আটবার করা যাবে না, বা সাতবার জায়গায় ছয়বার করা যাবে না। তাহলে যে ভাইয়েরা বলেন যে রাসুল করেন নাই তোমরা করো কেন, এটা রাসুল করেন নাই এবাদতের ক্ষেত্রে বেদাত। আমরা এগুলোকে এবাদত মনে করি না, এগুলো এবাদতের মাধ্যম, এবাদতের উপকরণ। অর্থাৎ ওই কথাগুলো সেই ভাইয়েরাই বলেন যারা বেদাতকে জায়েজ করার চেষ্টা করেন। যেমন তারা এমন কিছু আমল করেন যেই আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, এটাকে জায়েজ করার জন্য তারা এই কথাগুলো বলে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন নাই, কোন জাল হাদিসও নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করছেন। কিন্তু আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে, করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আল্লাহ আল্লাহ শুধু আল্লাহ আল্লাহ করেন নাই, কিন্তু আমাদের দেশে আল্লাহ আল্লাহ তো করে, আবার শেষে যাই আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এরকম জিকিরও করে। এখন ফেসবুকে দেখবেন, ইন্টারনেটে দেখবেন, এরকম জিকিরও আছে, আবার হুহার জিকিরও আছে। কত ধরনের জিকির বাংলাদেশে আছে যেগুলো আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সাহাবিরা করেন নাই। এখন আপনি যখন বলবেন এগুলো বেদাত, কেন বেদাত? আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম করেন নাই, সাহাবিরা করেন নাই, তখনই বলবো যে মিয়া আল্লাহ রসুল তো এগুলোও করে নাই, এই মায়কে ওয়াজ করে নাই, তুমি এই মায়কে ওয়াজ করো কেন? মানে তার ওই বেদাতকে জায়েজ বানানোর জন্য এই সকল দলিল পেশ করা হয়, কিন্তু সাধারণ মানুষ দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে মানুষ মনে করে আসলে তো ঠিক কথা। রাসুলের যুগে তো এই মাইকও ছিল না, তো হুজুরে এই মাইকে ওয়াজ করতেছে, তো রাসুল ইল্লাল্লাহ করেন না, আমি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করলে অসুবিধা কি? কিন্তু ওই ইল্লাল্লাহ হলো ইবাদত, এটা ইবাদত না, দুটা দুই জিনিস। এই সূত্রটা ভালো করে মনে রাখতে হবে যে বেদাতের সম্পর্ক কিসের সাথে? ইবাদতের সাথে। আচ্ছা, এবার আসেন দুই নম্বর বিষয়, বেদাত করলে ক্ষতি কি? বেদাতের ক্ষতি হলো জাহান্নামে যাইতে হবে। বেদাতের ক্ষতি কি? ভালো কাজ করে জাহান্নামে যাইতে হইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুম মুহদাসাতিল উমুর, নতুন নতুন জিনিস বানানোর থেকে দূরে থাকো, নতুন নতুন জিনিস বানাইও না, কারণ নতুন জিনিস থাকলে যত নতুন জিনিস বানানো হয় নতুন জিনিস বানাইলে এটা বেদাত হয়, কুল্লা বেদাত দলালাহ, যত বেদাত আছে সব বেদাত হলো গোমরাহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাত কে ভাগ করেন না, এটা হাসানা এটা সাইয়া, বলছেন কুল্লু বেদাত, সমস্ত বেদাত হলো দলালা, সমস্ত বেদাত হলো গোমরাহি, হাসানা হলেও গোমরাহি, সাইয়া হলেও গোমরাহি। যে সমস্ত ভাইয়েরা হাসানা সাইয়া ভাগ করেন তাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই বেদাত সাইয়া কোনটা, আমার কয়টা সাইয়া দেখাই দেন, কারণ সব বেদাতই তো সুন্দর, হাসানা মানে সুন্দর, তো সব বেদাত তো সুন্দর, অসুন্দর কোনটা? যারা বেদাতকে দুইভাগে ভাগ করেন হাসানা সাইয়া, তাদের দৃষ্টিতে তিনি যেটাকে পছন্দ করেন না ওইটা সাইয়া, মানে তার কাছে যেটা পছন্দনীয় না, তার মতের বিরোধী যে লোকে যেটা করে এটা সাইয়া, আর নিজে যেটা করেন এটা হাসানা। প্রত্যেকে প্রত্যেকের কাছে যে যেটা বেদাত করেন তার কাছে সেটা হাসানা, আরেকজন যেটা করে এটা সাইয়া, কিন্তু হিসাবে মিলাইলে প্রত্যেকেরটাই হাসানা, এটাও সুন্দর ওটাও সুন্দর এটাও সুন্দর। দেখবেন যে জিকিরের মধ্যে যেভাবে না আছে, একজনেরটা সাথে একজনের নাচ যদি মার্কিং করতে দেওয়া হয় যে কাটটা কত সুন্দর, কত রকমের নাচ জিকিরের মধ্যে, তাহলে সবাইটা একটু সুন্দর, কাটটা অসুন্দর, আর অসুন্দর হইলে সবগুলো অসুন্দর। কিন্তু আবার দেখা যায় একজনে আরেকজনের তারে সাইয়া মনে করে, নিজের তারে হাসানা মনে করে, তাহলে বেদাতের পরিণতি হলো কি? কুল্লু দালালাতিন ফিন্নার, জাহান্নামে যেতে হবে। হারাম কাজের চাইতে বেদাত আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে বেশি মারাত্মক। হারাম কাজ করলে সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ বলেন, ইবলিস যদি কাউকে হারাম কাজ করাইতে পারে এত খুশি হয় না যদি তাকে একটা বেদাত করাইতে পারে, কারণ হারাম কাজ করাইলে একসময় না একসময় সে তওবা করে ফেলে, কিন্তু বেদাত করলে সেই জীবনেও তওবা করে না, কারণ সে মনে করে সে ভালো কাজ করছে, হাসানা করছে। এই জন্য কবিরা গুনার চাইতে বেদাত মারাত্মক। বেদাতের অবস্থান কবিরা গুনার উপরে, শিরকের নিচে, কখনো কখনো বেদাত শিরকের উপরেও উঠে যায়। বেদাত এক এক সময় মারাত্মক হয়ে শিরকের উপরে উঠে যায়, তবে নরমালি শিরকের নিচে কবিরা গুণের উপরে থাকে এটা বেদাতটা। এই জন্য বেদাতি পদ্ধতিতে যত ইবাদত হবে আল্লাহ পাক কোন ইবাদত কবুল। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যদি কোনো ব্যক্তি এমন আমল করে যে আমল আমি নবী করি নাই, আমি নবীর সাহাবীরা করে নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত, সেই আমল আল্লাহর দরবারে পৌঁছবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে গিয়ে যত নামাজ পড়বো ওই নামাজ আল্লাহর কাছে পৌঁছবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে গিয়ে যত জিকির করবো ওই জিকির আল্লাহর কাছে পৌঁছবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে গিয়ে যত দরুদ পড়বো ওই দরুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে না। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটি ইবাদত, এবাদত কম করি কিন্তু এবাদতটা সুন্নত অনুযায়ী করতে হবে। এবাদত করলাম বস্তায় বস্তায় অনেক এবাদত কিন্তু বেদাতি পদ্ধতিতে, এই এবাদত একটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, আল্লাহর কাছে পৌঁছবে না। এটা হলো বেদাতের, বেদাত করলে ক্ষতি। এবার আসি আমরা বেদাত থেকে বাঁচার উপায় কি, এই বেদাত থেকে আমরা বাঁচবো কিভাবে। বেদাত থেকে বাঁচতে হলে কয়েকটা জিনিস ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, তাহলে এই চতুর্দিকে যত বেদাত আছে এই বেদাত থেকে আমি বেঁচে থাকতে পারব। আমরা যে সমাজে বসবাস করি, আমাদের এই জন্মভূমি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এটা অসংখ্য বেদাত আর বেদাত, চারিদিকে বেদাত আর বেদাত। এখানে বেদাতের চাষ হয়, বেদাতের প্রজনন হয়, বেদাতের খামার আছে, এখানে প্রতিদিন নতুন নতুন বেদাত প্রোডাকশন হয়, তৈরি হয়, উৎপাদন হয়। তো সেই বেদাতের দেশে, বেদাতের এলাকা যখন আপনি বসবাস করবো, আমরা বসবাস করব, এই বেদাত থেকে দূরে থাকার উপায় কি? বেদাত থেকে দূরে থাকার এক নম্বর উপায় হলো তাকওয়া আল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়ার পথে হাঁটতে হবে। তাহলে আল্লাহ পাক বেদাত থেকে দূরে থাকা, বেদাত থেকে বাঁচাকে আল্লাহ পাক সহজ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ওয়াদা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়া অর্জন করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফোরকান দান করবেন। সুবহানাল্লাহ, কি দান করবেন? এর কথা কয় না, ঘুমাই গেছেন নাকি? আল্লাহ পাক কি দান করবেন? ফোরকান। ফোরকান মানে হলো আত-তাফরিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক আর বাতিলের মধ্যে, সুন্নাত আর বেদাতের মধ্যে পার্থক্য করার মতো জ্ঞান, কোনটা সুন্নাত কোনটা বেদাত, কোনটা হক কোনটা বাতিল, কোনটা আলো কোনটা অন্ধকার, এটা বুঝার জ্ঞান, এটার নাম হলো কি? ফোরকান। ফোরকান কাকে দিবেন? ইন তাত্তাকুল্লাহ, যদি তাকওয়া থাকে। আল্লাহ পাক বলেন নাই যদি তুমি বড় আলেম হও তাহলে তোমারে ফোরকান দেবো, এই কথা বলেন না, বলছেন যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে। একজন রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর, যদি তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া থাকে, আল্লাহ পাক তাকে হক বাতিল ছিনার মতো জ্ঞান দিবেন। আরেকজন বিরাট বড় বস্তায় বস্তায় আলেম ওয়ালা আলেম, কিন্তু তাকওয়া নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ফোরকান দিবেন না, তিনি বেদাত চিনবেন না, শিরক চিনবেন না, তাওহীদ চিনবেন না, সুন্নত চিনবেন না। দেখবেন সমাজে অনেক বড় বড় আলেম আবার বেদাত করে, আবার বেদাতের পৃষ্ঠপোষকতা করে, বেদাতের পক্ষে দলিল দে, বড় বড় আলেম, কারণ কি? আল্লাহ পাক তাকে ফোরকান দেন নাই, হক বাতিল ছিনার মতো জ্ঞান আল্লাহ পাক দেন নাই। এজন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন, বড় আলেম বড় বেদাতীও হইতে পারে, বড় আলেম বড় শিরককারীও হইতে পারে, কারণ এলেম বেশি হইলে তিনি শিরক বুঝে ফেলবেন, বেদাত বুঝে ফেলবেন এটা ঠিক না। জমিনে যত শেরেক আবিষ্কার করছে বড় আলেমেরা, যত বেদাত আবিষ্কার করছে বড় আলেমেরা, দেখবেন যত বেদাত আছে সমাজে সব বড় হুজুরের আবিষ্কার। আর বাংলাদেশে কোনো ছোট হুজুর নাই। কোন মাদ্রাসায় গিয়ে আপনি ছোট হুজুর খুঁজবেন? ভাই এই মাদ্রাসায় ছোট হুজুর কোনটা আমার একটু দেখাই দেন। ছোট হুজুর কোন এলাকায় খুঁজে পাইবেন না বাংলাদেশে। আমাদের বাংলাদেশ বড় হুজুরদের দেশ, এখানে সবাই আলহামদুলিল্লাহ বড় বড় হুজুর, বড় বড় আলেম। তো বড় আলেম বেশি যেখানে, ওই শেরেক বেদাত শুরু হয় সেখানে। কারণ শেরেক বেদাত আবিষ্কার করে বড় হুজুরেরা, বড় আলেমেরা। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, বড় আলেম বড় বেদাতকারী হইতে পারে, সাহেবে বেদা হইতে পারে। এই জন্য সবসময় তাকওয়া হাসিল করতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে বেদাত থেকে বাঁচতে হলে। সবসময় সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আমি যে ইবাদতটা করতেছি এটা আমার আল্লাহর কাছে কবুল হওয়ার উপযোগী কিনা, এটা সুন্নত অনুযায়ী হচ্ছে কিনা, এই তাকওয়া থাকতে হবে, তাহলে বেদাত থেকে বাঁচা যাবে। দুই নম্বরে যেটা থাকতে হবে সেটা হলো ইখলাসুল আমল লিল্লাহি তাআলা। প্রত্যেকটা আমল ইখলাসের সাথে একমাত্র আল্লাহর জন্য করতে হবে। যদি ইখলাস তৈরি হয় সমাজ থেকে বেদাত চলে যায়। আমলের মধ্যে যদি ইখলাস থাকে তাহলে বেদাত থাকে না। যেমন যত রকমের বেদাত আছে এগুলোর পিছনে কিছু অর্থনৈতিক যোগান আছে, অর্থনৈতিক যোগান বন্ধ হয়ে গেলে বেদাত বন্ধ হয়ে যায়। কিরকম অর্থনৈতিক যোগান? মিলাদ পড়াইবেন কোনো হাদিয়ে দিয়েন না, দেখবেন মিলাদ এমনি বন্ধ হয়ে যাবে। মিলাদ পড়াইবেন, জিলাপিও দিবেন না, কোনো খাবারও দিবেন না, ইমাম সাহেবের হাদিয়েও দিবেন না। কইবেন যে হুজুর বিনা পয়সায় প্রতিদিন মিলাদ পড়ান, তা কয়দিন পড়াইতে পারে বিনা পয়সায়? এবং কয়জন বসে? দেখবেন যে কোনো খাবার দিবেন না। আপনাদের দেশে কি দে? আমাদের এলাকায় জিলাপি দে। আপনাদের এলাকায় কি খাওয়ায়? আচ্ছা যা খাওয়ায় খাবার বন্ধ করে দিবেন, খাবার ছাড়া হাদিয়া ছাড়া চলতে থাকুন, দেখবেন অটোমেটিক বেদাত বন্ধ হয়ে যাবে। এই বেদাতের পিছনে কিছু সাময়িক কিছু উপকারিতা থাকে। এই জন্য আমল যদি আল্লাহর জন্য ইখলাসের সাথে হয় বেদাত বন্ধ হয়ে যায়। যত বেদাত আছে সমস্ত বেদাতের পিছনে কিছু না কিছু সাময়িক উপকারিতা, সাময়িক স্বার্থ, কারো না কারো স্বার্থ এর মধ্যে লুকায়িত আছে। এই জন্য এগুলো বন্ধ হয় না, এগুলো চালু থাকে। যখনই ওই আমলটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনি খেয়াল করবেন আপনি দাওয়াত দিয়ে দিয়ে ইমাম সাহেবের এত মিলাদ পড়ান, ইমাম সাহেব কয়দিন আপনাকে দাওয়াত দিছে মিলাদের? ইমাম সাহেবের বাড়িতে, ইমাম সাহেবের বাড়িতে কোনোদিন মিলাদ পড়ছেন? যে কি আপনাদের দেশে ইমাম সাহেবদের বাড়িতে মিলাদ হয়? তো ইমাম সাহেব অন্যের বাড়িতে যাই এত মিলাদ পড়ান, এত ফজিলত, নিজের বাড়িতে পড়ান না কেন? যদি এটা এত ফজিলত হইতো তো নিজের বাড়িতে তো প্রতিদিনই আয়োজন করতো ইমাম সাহেব, নিজের বাড়িতে নাই অন্যের বাড়িতে যাই করাচ্ছে। অর্থাৎ আমল যদি ইখলাসের সাথে হয় আল্লাহর জন্য হয় তাহলে বেদাত থেকে বাঁচা সহজ হয়ে যায়। তিন নম্বর হলো ইত্তেবাউল ওহী, ইত্তেবাউল ওহী, ওহির এত্তেবা করতে হবে, হাওয়ার এত্তেবা ছেড়ে দিতে হবে। যত বেদাত আসে হাওয়ার এত্তেবা থেকে আসে, এত্তেবাউল হাওয়া থেকে আসে। জান্নাত পাইতে হলে হাওয়ার এত্তেবা ছেড়ে দিতে হবে। আল্লাহ কোরআন কারিমে সরাসরি বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তার রবের মাকামকে ভয় করে, وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, হাওয়া থেকে দূরে থাকে, হাওয়ার অনুসরণ থেকে বিরত থাকে, فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى, জান্নাত হলো তার ঠিকানা। এজন্য হাওয়ার অত্যাবা ছেড়ে দিতে হবে। হাওয়ার এত্তেবা থাকলে বেদাত থেকে বাঁচা যাবে না। কারণ বেদাত তৈরি হয় মানুষের নিজে বেশি বুঝা, মানে বেদাতটা তৈরি হয় এটার মূল সূত্র হলো নিজে বেশি বুঝলে বেদাত তৈরি হয়। যদি আমি মনে করি যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাই আমার থেকে বেশি বুঝতেন, তারা যেভাবে কল্যাণ মনে করেছেন সেইভাবে আমলটা করছেন, আমার আর বেশি বুঝার এখানে সুযোগ নাই, তাহলে কিন্তু বেদাত তৈরি হয় না। কিন্তু বেদাত তৈরি হয় তখনই যখন মনে করে আমি বেশি বুঝছি, কারণ মিয়া এটা করলে অসুবিধা কি, এটা করলে ক্ষতি কি, এটার ক্ষতি কি আছে নাকি, এটা করলে তো উপকার হয়, এটা তো ভালো জিনিস, এটা খারাপ কি জিনিস, মানে এই যে ভালো খারাপ উপকার ক্ষতি আমি বেশি বুঝে গেছি, এই বেশি বোঝাটার নাম এত্তাবাউল হাওয়া, হাওয়া কথা বুঝি না, প্রবৃত্তির অনুসারী মানে মনের অনুসারী খেয়াল খুশির অনুসারী, আমার দৃষ্টিতে ভালো মনে হইতেছে আমার কাছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল এটা ভালো মনে করেন নাই, এটা করতে বলেন নাই, কিন্তু আমি মনে করতেছি এটা করলে অনেক ভালো, আমি যে ভালো মনে করতেছি এটার নাম এত্তাবাউল হাওয়া, হাওয়া আর অনুসরণ, এটা বন্ধ করলে বেদাত থেকে বাঁচা যাবে, এটা বন্ধ করে দিতে হবে, বন্ধ করে এত্তাবাউল ওহী, ওহীর অনুসরণ করতে হবে, আমার আল্লাহ কি বলছেন এই ব্যাপারে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন কি করছেন, বাস এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে আর বেদাত থাকে না, বেদাত থেকে বাঁচা যায়। চার নম্বরে যেটা করতে হবে বেদাত থেকে বাঁচার জন্য সেটা হলো কোরআন এবং সুন্নাহকে সালাফে সালেহিনদের মানহাজে বুঝতে হবে, সালাফদের মানহাজে কোরআন বুঝতে হবে, সালাফদের মানহাজে হাদিস বুঝতে হবে, না হয় বেদাত করা থেকে বাঁচা যাবে না। কোরআন এবং হাদিসের অর্থ ব্যাখ্যা নিজে নিজে বুঝতে গেলে তখন বেদাত তৈরি হয়। আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি জিকির করতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জিকিরটা যে করতেছেন এটা কই ফেলেন, ওই ভাই বলতেছে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, কোরআনের আয়াত দিয়ে দলিল দিছে, দলিল কিন্তু কঠিন দলিল, ওয়াজকুর ইসমা রাব্বিকা তোমার রবের নামের জিকির করো, আমার রবের নাম আল্লাহ, এই জন্য আমি আল্লাহ আল্লাহ আল্লাহ করতেছি, দলিল ঠিক আছে না, আল্লাহ বলছেন তোমার রবের নামের জিকির করো কোরআনের আয়াত, তা আমার রবের নাম আল্লাহ আমি এই জন্য আল্লাহ আল্লাহ করতেছি, তা আমি বললাম ভাই আপনি যে কোরআনে কারিমটার অর্থ করলেন, কোরআনে কারিমের আয়াতের ব্যাখ্যা করলেন, এই ব্যাখ্যাটা কে করছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিনা, আল্লাহ রসুলের সাহাবিরা করছেন কিনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াতে কারিমার আমল করেছেন, তাহলে এই আয়াতের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিনা, এই আয়াতের আমল কি আল্লাহ রসুল করেন নাই, যদি করেন তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম বসে বসে আল্লাহ আল্লাহ আল্লাহ করছেন কিনা, একটা জাল হাদিস নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে এরকম করছেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই আয়াতের আমল বুঝছেন করেন নাই, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা বুঝেন নাই, নাউজুবিল্লাহ, দুটার একটা, হয় আয়াত বুঝছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত বুঝি আমল করেন নাই, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত বুঝতে পারেন নাই। এখন আপনি যদি দুটাই বলেন আপনার ঈমান চলে যাব, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আয়াতে কারিমা বুঝছেন আমলও করছেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে জিন্দেগির মধ্যে আল্লাহ আল্লাহ তো এরকম পাওয়া যায় না, তার অর্থ হলো এই আয়াতের অর্থ আল্লাহ আল্লাহ করা নয়, তাহলে আমি যেটা বুঝলাম এটা আমি নিজে নিজে বুঝছি, এই বুঝটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলে বুঝছেন, সাহাবায়ে কেরাম জানলে বুঝছেন, সেই বুঝের সাথে মিলাই, তাহলে আর আমার মধ্যে বেদাত থাকবে না, এটা বেদাত থেকে মুক্তির বড় উপায়, যে কোরআনের কোন আয়াত যখন আপনার সামনে কেউ কইব তখন আপনি দেখবেন সাহাবায়ে কেরাম এটার আমল কেমনে করছেন কেমনে বুঝছেন, একজন আসে আপনাকে বলতেছে আল্লাহ বলছেন ওয়াক্তুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাইবা সেখানে হত্যা করো, আল কোরআন কোরআনের আয়াত, আপনারা বলতেছে এই মিয়া দেখো আল্লাহ বলছে সব জায়গায় যেখানে পাও সেখানে মুশরিকের হত্যা করো, কোরআনে আল্লাহ বলছে। আপনি এবার লাঠি লই তলোয়ার লই ছুরি লই বাইরে গেলেন জিহাদের ময়দানে নামে গেলেন মুশরিক হত্যা করার জন্য, আল্লাহ বলছে কোরআনের আয়াত করা যাবে কেন যাবে না? এই আয়াতে কারিমাকে সাহাবাই কেরামের সাথে মিলাইতে হবে। সাহাবাই কেরাম এটা বুঝছেন কিভাবে এবং এই আয়াতে কারিমার ব্যাখ্যা নবী সাল্লাম কেমনে দিছেন, সাহাবাই কেরাম কেমনে দিছেন, কোন মুহূর্তে এটা নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, কিভাবে নাজিল হয়েছে, এগুলো না বুঝে আপনি কোরআনের আয়াত পাইছেন আর হাদিস পাইছেন সাথে সাথে দৌড় দিছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস-সালাহ, হে ইমানদারগণ খবরদার নামাজের দ্বারে কাছে যাইও না। আল কোরআন ব্র্যাকেটে আল কোরআন সত্য আয়াত, আয়াত কিন্তু ভুল না, কোরআনেই আসছে। আল্লাহ বলছে হে ইমানদারগণ নামাজের দ্বারে কাছেও যাইও না, এটা বেনামাজের বড় দলিল। আল্লাহ মানা করছে আমি নামাজ পড়বো কেন, কোরআনের আয়াত কি বলেন? এখন আমাকে দেখতে হবে এই আয়াতের পরের অংশে কি, এই আয়াতের আগে কি পরে কি, এটা দেখতে হবে। ওয়া আনতুম সুকারা, এর পরেই আছে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে কাছে যাইও না। কিন্তু নেশাগ্রস্ত অবস্থার কথা ওয়া আনতুম সুকারা বাদ দিয়ে কোরআনের আয়াত খণ্ডিত আয়াত। এই জন্য যারা জঙ্গিবাদে বিশ্বাসী, যারা খারেজি মানহাজে বিশ্বাসী, তারা এরকম খণ্ডিত আয়াতে কারিমা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। যত রকমের বিভ্রান্ত বেদাতি আকীদা বেদাতি মানহাজের মানুষ আছে, তারা কোরআনে কারিমের আয়াতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নিজে নিজে ব্যাখ্যা করে নিজে নিজে বুঝে, সাহাবাই কেরামের আদলে বুঝে না। সাহাবাই কেরামের ফাহামের আলোকে, সাহাবাই কেরামের বুঝের আলোকে না বুঝলে আপনার আকীদায় বেদাত ডুববে, আমলেও বেদাত ডুববে। এই জন্য এটা খেয়াল রাখতে হবে, বেদাত থেকে বাঁচতে হইলে বাপ দাদার উপরে কোরআন হাদিসকে অগ্রাধিকার দিতে হবে। যদি কোন জানা আমার বাপ দাদারা করিয়ে আছে সত্য গোষ্ঠ, আমি এটা বাদ দিতে পারবো না, বাস আপনি বেদাত থেকে জীবনে বাঁচতে পারবেন না। আমাদের সমাজের অনেক মানুষের অভ্যাস হইলো আপনি যত বুঝাইছেন সব ঠিক আছে, লাস্টে দিয়ে মুরব্বীরা কইব কি জানেন, আমার অভিজ্ঞতা আছে তো সারা বাংলাদেশে যাই বিভিন্ন জায়গায়, যখন বেদাত বুঝেছি না তো মুরব্বীদেরকে লাস্টে জিজ্ঞাসা করবেন যে ভাই এই যে শায়খে তখন বেদাত বুঝাইলো বুঝছেন, তাহলে তো আজকে থেকে সল্লিশা করা যাবে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। কনা বুঝছি সব ঠিক আছে, তবে এমন এমন হুজুর আমরা দেখছি যেই হুজুরেরা গ্লাসে ফু দিলে গ্লাস ফাটে গেছে, ওইসব হুজুরেরা এইসব করছে। এখন যতই বলুক আমাদের বাপদাদারা পূর্বপুরুষেরা সদ্য গোষ্ঠী করিয়ে আছে, আমরা এগুলো বাদ দিতে পারবো না। মুরব্বীদের লাস্টের ডিসিশন হলো এটা, যেই মুরব্বি যেই ভাই এই ডিসিশন নিছে এই ভাই জীবনে বেদাত থেকে বাঁচতে পারবে না, কারণ এটা বেদাতিদের কথা, এটা মুশরিকদের কথা, এটা কোনো মুসলিমের কথা না। মুসলিমের কথা হলো বাপদাদায় যাই করুক, আমি ওহি ফাইলে কোরআন সুন্নাহ দলিল ফাইলে এটা বাপ বাপদাদারটা কোরআন সুন্নাহ ধরবো। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ আজকে সারা দেশে এটা বুঝে আসছে, যুব সমাজ বলে যে আমার বাপদাদা যেদিকে যাবো যাক কোরআন হাদিস কি বলে, দলিল কি বলে, সহি কি করে, এটাই ধরবো আমি। কিন্তু এখনো মুরব্বীদের মধ্যে বাপদাদা রয়ে গেছে, মুরব্বীরা সহজে বাদ দিতে পারে না বাপদাদার রুসুম রেওয়াজ। কয় বাপ মরে গেছে, যদি চল্লিশ দিনে খাবার না দিই তো সমাজের লোকেরা কি করবো, সবাই মিলে কবে তো এত টাকা পয়সা রাখি গেছে, দেখো ছেলেরা এত বখিল একটু খরচও করে না, খাওয়ায় না, অর্থাৎ গ্রামের সবাই অপেক্ষা করে কে কোন দিন মরবো আর খাইতে পারব, সবাই অপেক্ষায় আছে। কয় বাড়িতে কোনোদিন খানা দেয় না, মানুষ একটা মরলে একবার খানা দেয় তাহলে প্রতি মাসে মরলে আরো সুবিধা, দোয়া করে আল্লাহ এই বাড়িতে আজকে খানা পাইছি অনেকদিন পরে, এরকম খানা যেন আল্লাহ কয়দিন পর পরে পাই, মানে কয়দিন পর পরে যেন একজন একজন মরে। তাহলে এই যে সিস্টেমটা এটা বাদ দিতে পারবো না, সমাজের সবাই কি বলবে, আল্লাহ আমার বাপদাদারা করিয়েছে সবাই করিয়েছে, এই সমাজের দিকে তাকালে আর বাপদাদার দিকে তাকালে বেদাত থেকে বাঁচা যাবে না। বেদাত থেকে বাঁচতে হলে সহি আকীদা সহি মানহাজের ওলামায়ে কেরামের সোহবত লাগবে। যেই আলেমের সোহবতে থাকবেন, যেই আলেমের কথা শুনবেন, যেই আলেমের বয়ান শুনবেন, আগে দেখে নিবেন তার আকীদা ঠিক আছে কিনা, মানহাজ ঠিক আছে কিনা। যদি বেদাতি আলেমের সোহবতে থাকেন, বেদাতি আলেমের যদি মানহাজ ফলো করেন, বয়ান শুনেন, তা আপনিও আস্তে আস্তে বেদাতে ঢুকে যাবেন। কোন ফাঁকে দিয়ে বেদাতে ঢুকে যাবেন আপনি টেরো পাইবেন না। যদি কোন না আমি সতর্ক, আমি উনার ভালো গুলা নিবো, খারাপ গুলা নিব না, তা আপনি ভালো খারাপ বুঝলে তো আপনি তার সোহবতে লাগতো না। আপনি কোনটা ভালো কোনটা খারাপ বুঝেন, এই জন্য আপনাকে ফলো করতে হবে যেই শায়খের যেই আলেমের সোহবত নিবেন তার আকীদা ঠিক আছে কিনা, আকীদা বিশুদ্ধ কিনা, মানহাজ বিশুদ্ধ কিনা। এই জন্য আকীদা মানহাজ বিশুদ্ধ আলেমের সোহবত লাগবে। কিন্তু আকীদা মানহাজ বিশুদ্ধ না হলে যেই আলেম বেদাত করেন, বেদাতি আকীদায় বিশ্বাস করেন, তার সোহবতে থাকা যাবে না। প্রত্যেকের কথার মধ্যে সুন্দর সুন্দর অনেক কথা আছে, ভালো ভালো কথা আছে। আপনি যেদিকে যাবেন সবার কথার মধ্যে সুন্দর সুন্দর কথা আছে, যত বড় বেদাতকারী হোক তার অনেক সুন্দর সুন্দর কথা আছে। আপনি যদি ওই সুন্দর কথায় পাগল হয়ে যান তা আপনিও আস্তে আস্তে বেদাতে ঢুকে যাবেন। অনেক বেদাতেই দেখবেন এত সুন্দর সুন্দর কথা কয়। আব্দুল্লাহ ইবনে উবাই মসজিদে নববীতে দাঁড়ায় এত সুন্দর সুন্দর কথা কইত, মনে হইতে তো পাক্কা ইমানদার। এজন্য আকীদা এবং মানহাজ জানা ছাড়া কারো সুন্দর বক্তব্য শোনা যাবে না। এই ক্ষেত্রে আমাদের ভাইয়েরা অনেক ভুল করে, কয় হুজুর এটা তো অনেক সুন্দর কথা কইছে, শায়খ এটা তো অনেক সুন্দর কথা বলছে। সুন্দর কথা ইবলিসেও বলে, ইবলিস সুন্দর কথা বলে না? ইবলিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দরা খাইছে আর কি শিখাই দিছে, আয়াতুল কুরসির কথা বলে গেছে। আয়াতুল কুরসি পড়িও শয়তান তোমার কাছে দ্বারের কাছে আসতে পারবে না। তাহলে ইবলিসেও তো সুন্দর একটা জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লোকটা মিথ্যাবাদী কিন্তু যেটা তোমারে বলছে এটা সত্য কথা বলছে, এটা ঠিক কথা বলছে। তাহলে সুন্দর ওয়াজ তো ইবলিসেও জানে, কিন্তু ইবলিসের আকীদা মানহাজ ঠিক নাই, এজন্য শোনা যাবে না। এই জন্য প্রত্যেককে বেদাত থেকে বাঁচতে হলে আহলুস সুন্নাহ এবং সহি আকীদা সহি মানহাজের অনুসারে আলেমের সোহবত লাগবে, তার কথা শুনতে হবে। বেদাতি আলেমের বেদাতি মানহাজ বেদাতি আকীদার ওলামাতের সোহবত থেকে দূরে থাকতে হবে। এই কাজগুলো যদি আমরা করি তাহলে বেদাত থেকে বাঁচা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ পাক বেদাত থেকে বাঁচার জন্য যেই যোগ্যতা দরকার, যেই গুণাবলী দরকার, আল্লাহ পাক আমাদেরকে সেটা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আমিন। আল্লাহ পাক আমাদেরকে পুরা জিন্দেগিতে শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমলের উপরে ইস্তিকামত থাকার তৌফিক দিন। আমিন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন। এই মাহফিলকে সুন্দরভাবে সার্থকভাবে করার জন্য আর্থিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে যত ভাই বোন সহযোগিতা করেছেন সকল প্রকার সহযোগিতাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। এই এলাকার ভাই বোনদের হেদায়েতের জন্য আল্লাহ পাক এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। কিয়ামত পর্যন্ত এই তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ পাক দায়েম ও কায়েম রাখুন। এই এলাকার চতুর্পাশে যত কবরস্থান আছে, যত মাইয়েতরা কবরে শুয়ে আছেন, প্রত্যেকের জীবনের সকল গুনাহকে আল্লাহ মাফ করে দিন। আল্লাহ পাক তাদেরকে আযাবে কবর থেকে রক্ষা করুন। এই আশেপাশে যতগুলো মাদ্রাসা আছে সকল মাদ্রাসাগুলোকে আল্লাহ পাক কবুল করে নিন। এখান থেকে আল্লাহ পাক বিশ্ববরণ্য আলেম তৈরি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই এলাকার সকল ভাই বোনকে সালেহীন বানিয়ে দিন। সবাইকে আল্লাহ পাক দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু।